السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. قال الله تعالى: يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. যাবতীয় প্রশংসা, যাবতীয় গুণগান আল্লাহর জন্য। শত সহস্র দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব বরেণ্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ দুনিয়ার বুকে শেষ প্রেরিত পুরুষ, নবী ও রসুল ও মহামানব রূপে প্রেরিত হয়েছেন। মহান আল্লাহর শেষ রিসালাত, মহান আল্লাহর শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মহান আল্লাহর শ্রেষ্ঠ দিন ইসলাম, যে ইসলাম ছাড়া অন্য দিন তিনি গ্রহণ করবেন না। ইসলামের পাঁচটি রুকুন, এই পাঁচটি রুকুনের মধ্যে একটি রুকুন আসছে এক মাস পরেই। এমনিতেই আপনারা নিশ্চয়ই শবে মিরাজ এবং তার পিঠে পুলি খেয়ে পেট খারাপ করে রেখেছেন। আবার আসছে শবে বরাত। এমনিতেই আমরা বারো মাসে তেরো পর্বের নামে অন্যকে ভ্রুকুটি হানি, কিন্তু আমাদের মধ্যেই বারো মাসে তেরো পর্ব রয়ে গেছে, থেকে গেছে। আমাদের যুবকরা সেসব পালন করে আনন্দ উৎসব করে, কখনো নবী দিবস, কখনো শবে বরাত, কখনো শবে মিরাজ, কখনো ফাতেহা ইয়াজদাহাম, কখনো ফাতেহা দোয়াজদাহাম, কি কি সব রকম বিভিন্ন রকম পরব তারা প্রচলিত করে রেখেছে নিজেদের সমাজে, যেগুলোর কোনো দলিল নেই, আল্লাহ তাআলা কোনো দলিল অবতীর্ণ করেননি। এক শ্রেণীর মানুষ হাজিপুকুরের দলিল দেখিয়ে গাজীপুকুর দখল করে এবং একটা দলিল দিয়ে অন্যকে সুন্নত মনে করে, পালনীয় পরব মনে করে। বরং ইসলামের শরীয়তে যে ঈদ আছে সেই ঈদ থেকেও বড় ঈদ মনে করে। তারা হচ্ছে খেয়াল খুশির অনুসারী, তারা হচ্ছে প্রবৃত্তির অনুকরণকারী। আমরা আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা শবে মিরাজ ও শবে বরাত ডিঙ্গিয়ে আসল একটা ইসলামের রুকুন, যে আগামী মাসে আসছে রমজান মাস, আর সেটা হল ইসলামের কয় নম্বর রুকুন? রোজা। রোজা ইসলামের কয় নম্বর রুকুন? চার নম্বর না পাঁচ নম্বর? চার নম্বর রুকুন। নাকি কালেমা নামাজ রোজা তিন নম্বর রুকুন? কালেমা নামাজ রোজা হজ জাকাত, এটা আমাদের দেশে তিন নম্বর রুকুন, আর জাকাতটা হচ্ছে পাঁচ নম্বর রুকুন। কিন্তু সঠিক মতে জাকাত হচ্ছে তিন নম্বর রুকুন আর রোজা হচ্ছে চার নম্বর রুকুন। এই রোজা ফরজ হয় হিজরি দ্বিতীয় বছরে, হিজরি দ্বিতীয় বছরে রোজা ফরজ হয়, মদিনা থেকে রোজা পালন শুরু হয়। রমজান মাস, এই রমজান মাসের ফজিলত সম্পর্কে কয়েকটি কথা শুনে রাখুন, যেহেতু আমরা এর পরে আর বৈঠকের সময় পাব না, এই জন্য আজ থেকে এক মাস আগে থেকেই আপনাদেরকে সতর্ক করে রাখছি। আল্লাহ তাআলা বলছেন, শাহরুর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদান লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। রমজান মাস, যে মাসে আল্লাহ তাআলা কোরআন অবতীর্ণ করেছেন, সব থেকে শ্রেষ্ঠ কিতাব অবতীর্ণ করেছেন মহান আল্লাহ, সর্বশ্রেষ্ঠ তিনি, সর্ববড় তিনি, সব বিষয়ে বড় তিনি, সর্বশ্রেষ্ঠ কিতাব, সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বশ্রেষ্ঠ মানুষ, বরং সর্বশ্রেষ্ঠ সৃষ্টি, সর্বশ্রেষ্ঠ জায়গা পৃথিবীর বুকে, সর্বশ্রেষ্ঠ শহর, সর্বশ্রেষ্ঠ মাস রমজান মাস, সেই মাসের সর্বশ্রেষ্ঠ রাত্রি শবে কদরে এই কোরআন অবতীর্ণ করেছেন মহান আল্লাহ, যা মানুষের জন্য পথপ্রদর্শক, ওয়াবাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, আর হক ও বাতিলের পার্থক্যরূপ এই কোরআন, স্পষ্ট হিদায়তের দলিল এই কোরআন। যে মাস কোরআন মাজিদে তার নাম উল্লেখ হয়েছে, আর কোরআন মাজিদে অন্য কোন মাসের নাম উল্লেখ হয়নি, কেবল রমজান মাসের নাম উল্লেখ হয়েছে। এই মাস যে মাসে রয়েছে এমন একটা রাত্রি যার নাম হচ্ছে শবে কদর, লাইলাতুল কদর, যার ডুপ্লিকেট লোকেরা বানিয়ে নিয়ে শবে বরাত পালন করে, ভাগ্য রজনী মনে করে, আসলে ভাগ্য রজনী রমজান মাসে, শাবান মাসে নয়। এই জন্য লাইলাতুল কদর বা সূরাতুল কদর, যাতে রমজানের কথা বলা হয়েছে, এবং লাইলাতুল কদর রমজান মাসে, শাবান মাসে নয়। এই মাসে সমস্ত শয়তানকে বন্দী করা হয়, এই মাসে সমস্ত শয়তানকে বন্দী করা হয়। এ মজলিসে এলে শয়তান বন্দী হওয়া উচিত, এ মজলিসে এসে আদব রাখা উচিত, কথাবার্তা বন্ধ রাখা উচিত, এবং যা কিছু বলা হচ্ছে আল্লাহর জিকির কান দিয়ে শোনা উচিত। রমজান মাসে শয়তানকে বন্ধ করা হয়, বন্দী করে রাখা হয় সমস্ত শয়তানকে। শয়তান পাপ সৃষ্টি করে, তাহলে রমজান মাসে পাপ হওয়ার কথা না হয় কেন হুজুর? রমজান মাসে পাপ হয়, শুধু শয়তানই তার পাপ সৃষ্টি করে না, মানুষ কি পাপই নয়? মানুষের মন হচ্ছে পাপ প্রবণ। তাছাড়া আপনি ফ্যানের সুইচটা অফ করে দেন, দেখুন কতক্ষণ আপনার ফ্যানটা ঘুরতে থাকবে নাকি বন্ধ হয়ে যাবে, স্টপ হয়ে যাবে। সাইকেলে যদি প্যাডেল দেন, প্যাডেল করতে করতে এক জায়গায় গিয়ে থেমে দেন, থেমে যান, সাইকেলটা কি থেমে যাবে? যতক্ষণ না ব্রেক কষেছেন ততক্ষণ সাইকেল চলতে থাকবে, যদি না উঁচু জায়গা হয়। মোট কথা, শয়তানের সেই রেস থেকে যায় এবং সেই অনুযায়ী পাপ ঘটতে থাকে রমজান মাসে। এই মাসে জাহান্নামের সমস্ত দরজাকে বন্ধ করে দেওয়া হয়। জাহান্নামের দরজা আমরা কয়টা জানি? সাতটা। সাতটা দরজাকে বন্ধ করে দেওয়া হয়, আর জান্নাতের আটটা দরজাকে খুলে দেওয়া হয়। রমজানের রোজাদারের সম্মানার্থে, মর্যাদার জন্য জান্নাতের আটটা দরজা খুলে দেওয়া হয়। আসমানে এক আহ্বানকারী আহ্বান করে রমজান মাসে, ইয়া বাগিয়াল খাইরি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির, হে কল্যাণকামী তুমি অগ্রসর হও, আর হে মন্দকামী তুমি দূর হটো। আট নম্বর, এই মাসে ওমরা করলে একটা হজের সওয়াব হয়। যে হজ কার সঙ্গে করা হয়? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। এমন একটা হজ হয় যেন আপনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হজ করলেন এই রমজান মাসে। এরই হচ্ছে এত বড় ফজিলত, এর তুলনায় বড় ফজিলতের মাস আর নেই। আল্লাহ তাআলা এই মাসের জন্য, এই মাসে এত কিছু প্রস্তুত রেখেছেন, সুতরাং আমরা কি প্রস্তুত হতে পারি না? আমরা কি প্রস্তুতি নিতে পারি এই মাসের ব্যাপারে? আমরা কি প্রস্তুতি নিতে পারি? আল্লাহ তাআলা এই মাসের জন্য এত কিছু বান্দার জন্য প্রস্তুত করেছেন, আর আমরা কি প্রস্তুতি নিতে পারি? আমরা হয়তো ভালো খাবার কিনতে পারি, ভালো খেজুর, ভালো সিমাই, ভালো নানা রকমের খাদ্য ও পানীয় ভালো ভালো কিনে নিজের বাড়িতে সঞ্চয় করতে পারি, আর প্রচার মাধ্যম যারা চালিয়ে থাকে তারা তো ভালো ভালো ফিল্ম প্রস্তুত করে থাকে, ব্যবসাদাররা ভালো ভালো খাবার পণ্যজাত করে থাকে, আর এক এক মানুষ এক এক রকমের প্রস্তুতি নিয়ে থাকে। এক শ্রেণীর মানুষ আছে তারা রোজাদারকে ইফতারি করাবার জন্য বিভিন্ন প্রস্তুতি নিয়ে থাকে। আল্লাহ তাআলা যাকে যেমন তৌফিক দিয়েছেন তাকে সেই রকম কাজ করার তৌফিক দেন, আর যে যেমন তৌফিক পেয়েছে সে তেমন প্রস্তুতি নেয়। আল্লাহর খাস বান্দারা প্রস্তুতি নেয় কোমরে কাপড় বেঁধে এই রোজার মাসে কিছু ইবাদত করার সুযোগ গ্রহণ করে, তারা ইবাদত করার জন্য প্রস্তুতি নেয়। এবারে আপনাদেরকে বলবো আমভাবে রোজার ফজিলত কি। রমজান অরমজান যে কোনো সময়ে রোজা রাখলে পরে রোজার ফজিলত কি। নম্বর এক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বাউদাত আনহু আন-নারু মাসীরাতা মিয়াতা আম। যে ব্যক্তি আল্লাহর ওয়াস্তে একটি রোজা রাখবে, আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য মাত্র একটি রোজা রাখবে, তার কাছ থেকে জাহান্নাম একশো বছরের পথ দূরে সরে যাবে। একশো বছরের পথ। নম্বর দুই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ তাআলা বলছেন, কুল্লু আমাল ইবনে আদম লাহু ইল্লা সাওম। আদম সন্তানের প্রত্যেকটা কাজ তার জন্য কেবল রোজা নয়, فَإِنَّهُ لِي কারণ রোজা হচ্ছে আমার জন্য, খাস আমার জন্য। وَأَنَا أَجْزِي بِهِ আর আমি নিজে তার বদলা দেব। আপনি বিভিন্ন ইবাদতে বিভিন্ন আমলে রিয়া বা লোক প্রদর্শন করতে পারেন, কিন্তু রোজা রেখে লোক প্রদর্শন করতে পারেন না। আপনি রোজা রেখেছেন না রেখেছেন আমি কি করে বুঝবো? বোঝা যাবে? কোন উপায় নেই। আপনি কি করে দেখাবেন? রোজা ভাঙছি দেখানো যায়, কিন্তু রোজা রাখছি দেখানো যাবে? আপনি দেখাবেন আমি সেহেরি খাচ্ছি, তারপরে সেহেরি খাওয়ার পরে দিনের বেলায় পানি খাচ্ছেন না খাচ্ছেন কে দেখবে? একমাত্র আল্লাহ ছাড়া আপনার রোজার খবর কেউ রাখতে পারবে না। রোজা হচ্ছে আল্লাহর জন্য, আর আল্লাহ তাআলা নিজে তার বদলা দেবেন। নম্বর তিন, আস-সিয়ামু জুন্নাহ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, রোজা হচ্ছে ঢাল স্বরূপ, পাপ কর্ম থেকে ঢাল স্বরূপ, আর জাহান্নামের আগুন থেকে ঢাল। ঢাল জানেন তো, ঢাল তলোয়ার, সামনে যে গোল মতো হয় কিংবা চার চার কোণা হয়, এবং যা দিয়ে তরবারির আঘাত অথবা তীরের আঘাত থেকে ছাতার মতো, বৃষ্টি থেকে যেমন ছাতা ব্যবহার করি বৃষ্টি থেকে বাঁচার জন্য, তেমনি তীর ও তরবারির আঘাত থেকে বাঁচার জন্য ঢাল ব্যবহার করা হয়। জাহান্নামের আগুন থেকে ঢাল হবে এই রোজা। আস-সাওমু ওয়াল কোরআনু ইয়াশফাআন। চার নম্বর ফজিলত হল, কাল কেয়ামতের দিনে এই রোজা আপনার জন্য সুপারিশ করবে। যদি আপনি ফেঁসে গেছেন, পাপ করেছেন, পাপের অপরাধে আপনি জাহান্নাম যাওয়ার উপযুক্ত হয়েছেন, শাস্তির উপযুক্ত হয়েছেন, কিন্তু এই রোজা এসে আপনার জন্য সুপারিশ করবে, আল্লাহ তুমি এই বান্দাকে বাঁচাও, কারণ সে দুনিয়ার বুকে রোজা রেখেছিল। আর কোরআন সুপারিশ করবে, যেহেতু কোরআন বলবে যে সে আমাকে তেলাওয়াত করেছিল। নম্বর পাঁচ, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমুআতু ইলাল জুমুআহ ওয়া রমাদানু ইলা রমাদান কাফফারাতুল লিমা বাইনাহুমা ইযা ইজতুনিবাতিল কাবায়ির। পাঁচ ওয়াক্তের নামাজ এবং এক জুমা থেকে অন্য জুমা এবং এক রমজান থেকে অন্য রমজান পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে ঘটিত সমস্ত পাপের কাফফারা। রমজানে রোজা রাখলেন, আগামী রমজান পর্যন্ত সমস্ত পাপ মাফ। এর জন্য যদি মাঝখানে আপনি নামাজ রোজা কিছুই না করেন মাফই মুশকিল, কারণ রমজানে রোজা রেখেছেন খালাস, আল্লাহ তুল জান্নাত। কোন জান্নাত পাওয়া যাবে? রায়ান। অন্য অন্য জান্নাতের দরকার নেই, রায়ান পেলেই হলো। এটা অর্থ কি তাই নাকি? রমজানে রোজা রাখলে খালাস, আর আগামী রমজান পর্যন্ত সমস্ত পাপের জন্য মাফ, আর নামাজ না পড়লেও হবে, আর খারাপ কাজ থেকে না বাঁচলেও হবে, ন চিন্তা ডু ফুর্তি। আবার রমজান আসবে, রোজা রাখবো, খালাস, আবার এক বছরের পাপ মাফ হয়ে যাবে। উদ্দেশ্য কি তাই হাদিসের? না। যেহেতু মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হাদিসের শেষে শর্ত, ইজতুনিবাতিল কাবায়ের, যদি কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকো তাহলে। অতএব বেনামাজিরা শোনো, রোজা রাখলেই, রোজার মাসে নামাজ রাখ, নামাজ পড়লেই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, এ ধারণা ভুল, এতে খুশ হইও না। কারণ বারো এগারো মাস রোজা না রাখলে, এগারো মাস নামাজ না পড়লে তোমার এক মাসের নামাজ কোনো কাজে দেবে না, রমজানও কোনো কাজে দেবে না, রমজানও পাপ মাফ করবে না। কেননা শর্ত হচ্ছে এই যে তুনি বাতিল কাবায়ের, কাবিরা গুনাহ থেকে বেঁচে থাকলে। আর ফরজ নামাজ ত্যাগ করা সাগিরা গুনাহ না কাবিরা গুনাহ, বরং কাবিরা থেকেও বড় গুনাহ। যে ফরজ নামাজ ত্যাগ করলে মানুষ কাফের হয়ে যায় ওলামারা বলছেন, তাহলে যে কাফের হয়ে যায় তার রোজাও কবুল হবে না, তার হজও কবুল হবে না, তার ওমরাও কবুল হবে না। যদিও সে মাঝে ফাঁকে ওমরা করে আসে এবং আত্মীয় স্বজনকে খুশ হয়ে বলে আমি হজ করলাম, আমি ওমরা করলাম, আর সে নামাজ পড়ে না, ফিরে এসে নামাজ পড়ে না, তার রোজা, তার হজ, তার কোরবানি, তার ওমরা কবুল হবে না, এটা শর্ত। ছয় নম্বর ফজিলত, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে, যে ব্যক্তি আল্লাহর প্রতি ঈমান রেখে এবং নেকির আশা করে, সওয়াবের আশা করে রমজান মাসে রোজা রাখবে, তার পূর্বেকার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, পূর্বে আগের হাদিসটার মতোই সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু শর্ত হলো, শর্তের কথা আগে বলা হয়েছে। সাত নম্বর ফজিলত, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার মসজিদে এসে মিম্বরে চাপলেন, প্রথম ধাপে চেপে বললেন আমিন। আল্লাহ নবীর যুগে তিন ধাপের মেহমান কি বলে মেম্বর ছিল, প্রথম ধাপে চড়ে বললেন আমিন, দ্বিতীয় ধাপে চড়ে বললেন আমিন, তৃতীয় ধাপে চড়ে বললেন আমিন। ফেরেশতারা বললেন ইয়া রাসূল আল্লাহ, এ যেন কোন দোয়ার উপরে আপনি আমিন বললেন, কি দোয়া ছিল আর কেনই বা আমিন বললেন? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে হে রাসূলুল্লাহ, যে ব্যক্তির সামনে আপনার নাম উচ্চারিত হয় এবং আপনার উপরে দরুদ পড়ে না, সে দূর হোক দূর হোক। তাই আমি বললাম আমিন। শ্রেষ্ঠ ফেরেশতার দোয়া কার দোয়া? জিবরিল। আর শ্রেষ্ঠ নবীর আমিন বলায় দোয়া কবুল হবে না? হবে না। অতএব আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম শুনে কি বলতে হবে? সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। একবার দরুদ পড়লে তার বদলায় দশ বার রহমত বর্ষণ হয়। সবচেয়ে বড় বখিল সে যে আল্লাহর নবীর নাম শুনে দরুদ পড়ে না। আর একটা হাদিসে আছে, সবচেয়ে বড় বখিল যে সালামে বখিল, সালাম দিতেও সালাম আলাইকুম, আর জবাব দিত আলাইকুম সালাম আলাইকুম, একদম বখিল, কার কৃপণ, মানে সালামের শব্দটাও বের করতে তার কি বলে হ্যাঁ খুব কষ্ট হয়, বখিল কৃপণ, এরকম উচিত না। আল্লাহ নবীর নাম শুনলেই সঙ্গে সঙ্গে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর দ্বিতীয়, যে ব্যক্তিকে, যে ব্যক্তি তার মা বাপকে অথবা তাদের মধ্যে একজনকে বৃদ্ধ অবস্থায় পেল অথচ জান্নাতে যেতে পারল না, তার মানে তাদের খিদমত করে জান্নাত নিতে পারল না, সে ব্যক্তি দূর হোক দূর হোক, হতভাগ আছে, আমিন। আর তিন নম্বর ব্যক্তি, তৃতীয় আমিন বলার কারণ হল, যে ব্যক্তি রমজান মাস পেল অথচ গোনাহ খাতা মাফ করতে পারল না, সে ব্যক্তি কি হোক দূর হোক, এটা হচ্ছে রমজানের ফজিলত। যে ব্যক্তি রোজার মাস পেল অথচ গোনাহ খাতা মাফ করাতে পারল না, সে ব্যক্তি দূর হোক দূর হোক। এই জন্য আমি আমিন বললাম। এবার আপনাদেরকে বলবো সংক্ষেপে রোজার লাভ কি, রোজা রাখার উপকারিতা কি। রোজা রাখলে আপনার যে লাভ হয় দিনে এবং দুনিয়াতে, দুনিয়াতে এবং আখেরাতে, সেই সম্পর্কে বলবো। নম্বর এক, খালুফু ফামি সাইমি আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিস্ক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে রোজাদারের মুখের গন্ধ আল্লাহ তাআলার কাছে কস্তুরি অপেক্ষা শ্রেষ্ঠ। এমনিতেই খালি পেটে থাকলে সকালবেলায় মানুষের মুখে গন্ধ পাওয়া যায়, দুর্গন্ধ, এই দুর্গন্ধ মানুষ পছন্দ করে না, মানুষের দুর্গন্ধ মানুষই পছন্দ, কিন্তু আল্লাহ তাআলা পছন্দ করেন। কিসের দুর্গন্ধ? রোজার। হ্যাঁ, রমজান মাসে খালি পেটে থেকে মুখের যে দুর্গন্ধ হয় না খাওয়ার ফলে, সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে সুগন্ধ। কতটুক সুগন্ধ? কস্তুরীর সুগন্ধ অপেক্ষা বেশি। অতএব বুঝতেই পাচ্ছেন যে আল্লাহ তাআলার কাছে এই রোজাদারের মুখের সুগন্ধ, আমি একটা কস্তুরী আপনার কাছে খুলছি, দেখেন এখানে আমি খুলছি আর আপনারা সবাই সুগন্ধ পাবেন ইনশাআল্লাহ, কারণ এর এত বড় পাওয়ার, কস্তুরি এত বড় পাওয়ার। তো যাই হোক, আল্লাহ তাআলার কাছে রোজাদারের মুখের গন্ধ এই কস্তুরি অপেক্ষা বেশি সুগন্ধময়। নম্বর দুই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লিসসাইমি ফারহাতান ইয়াফরাহুহুমা, রোজাদারের জন্য রয়েছে দুটো খুশির সময়, যে সময়ে সে খুশি করতে পারে। এক হচ্ছে ইফতারির সময়, সারাদিন আল্লাহ আকবার, এই যে রোজা আসছে বছরের সব থেকে দীর্ঘতম দিন, লম্বা দিন, কত ঘন্টা, প্রায় 14-15 ঘন্টা, সুবহান আল্লাহ। আর আপনাদের মতো লোক যারা মেহনতি লোক, এই রোদে কোথাও হেঁটে চলে, কোথাও মেহনতের কাজ করে, যারা কষ্ট করে আল্লাহ আকবার ঠান্ডা পানির অপেক্ষা করেন, সবচেয়ে বেশি প্রিয় কি তখন? ঠান্ডা পানি। এই পানি যখন প্রথম গ্রহণ করবেন তখন কি খুশি। এই জন্য অনেকে ইফতারি নিয়ে সামনে বসে থাকে, অপেক্ষা করে, কই হলো, কই হলো, কই নিয়ে এসো, এসব বাড়িতে, আর এখানে তো কাউকে বলার কিছু নেই, নিজেই করো, নিজেই খাও, তাই না? বাস, কিন্তু অপেক্ষা করেন। আর ঠান্ডা পানির জন্য, এই ঠান্ডা পানির কদর কত, মাশা আল্লাহ, তবু আল্লাহর ফজিলত যে এখানে ঠান্ডা পানিটা পাওয়া যায়। আর দেশে এমন লোক আছে, এমন লোকেরা আছে যারা তাদের কুড়ে ঘরে ঠান্ডা পানিটাও পায় না, গরম পানি খায়, তাই না? তারা আমাদের দেশে গরম পানি খায়, এখানে মাশাআল্লাহ সবারই ঘরে ঘরে ফ্রিজ, ঠান্ডা পানি, এত আকর্ষণ, এতে আকর্ষণীয় পানীয়, সেই সময়ে খুশি লাগে। আর ইফতারি করার সময় যদি ছেলে মেয়ে সঙ্গে থাকে, খুশি লাগারই কথা। আর আপনারা সৌদি আরবে দেখেছেন, আমাদের দেশেও আছে, কোন কোন মসজিদে জামাতে ইফতারি হয়, সেই ইফতারে যখন লোকে একসঙ্গে নে আর খায় দে, তখন একটা আনন্দ লাগে। আচ্ছা আপনারা বলুন, নিজে খেয়ে বেশি আনন্দ না অপরকে খাইয়ে বেশি আনন্দ? আপনাদের অভিজ্ঞতায় কি বলে? আল্লাহ আকবার। আপনি দুটো লোককে ইফতারি করান, তাতে আনন্দ বেশি, নিজে খাওয়ার চেয়ে অপরকে খাওয়ানোর আনন্দ বেশি। এই জন্য ইফতারির সময় একটা খুশি থাকে, ইফতারির সময় একটা আনন্দ থাকে। তবে আমার যা মনে হয়, আমার অভিজ্ঞতা দেখেছি, দেশের চেয়ে এই বিদেশে ইফতারি করাতে, রোজা রাখাতে বেশি আনন্দ লাগে। একটা পরিবেশ, সারা সারা রাত মানুষ ঘুমায় না, সারা সারা রাত কেউ ইবাদত করছে, কেউ কাজ করছে, অবশ্য কেউ ফিল্ম দেখছে, কেউ খেলা করছে, আলাদা কথা আছে, কিন্তু পরিবেশটা এমন হয়ে যায়, দিনের বেলায় হোটেল বন্ধ, খাওয়ার পাবেন না। কিন্তু আমাদের দেশে রমজান কি আর রমজান কি, এই রমজান মাসে একটু ভিড় ভাড় থাকে, ভালো ভালো খাবার পাওয়া যায়, হোটেলও খোলা আছে, গিয়ে খেতে পারেন, সমস্যা নেই। কিন্তু এখানকার পরিবেশ আলাদা, এই জন্য এখানে রোজা রাখাটা বেশি ভালো লাগে। আর তাছাড়া কমসে কম এসি কুলারের মাধ্যমে রোজাটার যে কষ্ট হালকা হয়ে যায়। কিন্তু দেশে বিশেষ করে এই সময়ে আপনি যদি জুন জুলাই আগস্ট মাসে দেশে রোজা রাখেন, তো এক তো গরম, তার উপরে বাড়িতে যদি কারেন্ট থাকে, কারেন্ট যদি লোডশেডিং হয়ে যায় তাহলেই হলো, আর তার উপরে মশার দশা, তাই না? মশা এসে কামড় দেবে, পাখা ঘোরান আর ঘুমান, পাখা ঘোরালে কি ঘুমাবে, না ঘুম হলে পাখা ঘোরানো হবে? হ্যাঁ, তো এখানে রোজা রাখার আনন্দ আলাদা। আর দ্বিতীয় খুশির সময় হলো যখন রোজাদার কাল কিয়ামতের মাঠে রোজা নিয়ে আল্লাহর সঙ্গে সাক্ষাৎ করবে, তখন খুশি হবে, বিশাল খুশি হবে। নম্বর তিন, রোজা মানুষকে তাকওয়া দান করে, রোজা মানুষকে তাকওয়া দান করে। এই রোজার মাস আসলেই এসেছে কি জন্য? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হও, পরহেজগার হও। রোজার মাস এসেছে যাতে করে এই মাসে মানুষ রোজা পালন করে, বিভিন্ন ইবাদত করে, বাকি 11 মাসের জন্য সে ভালো হয়ে যায়, মুত্তাকি হয়ে যায়, পরহেজগার হয়ে যায়। আর তাকওয়া কাকে বলে, পরহেজগারি কাকে বলে আপনারা জানেন? ফরজ পালন তো বটেই, এটা তো করতেই হবে, বরং নফলও পালন করবেন, হারাম বর্জন তো বটেই, এটা তো করতেই হবে, বরং যেগুলো সন্দিগ্ধ জিনিস, মাকরুহ জিনিস, সেগুলো থেকেও দূরে থাকবেন, এ হচ্ছে তাকওয়া। না এটা করলে হয়তো আমার সমস্যা হতে পারে, অনেকে জিজ্ঞেস করছেন ফেসবুকে আজকাল, ফুটবল খেলার বোধহয় মৌসুম আসছে, ফুটবল খেলার মৌসুম আসছে, ফুটবল খেলা দেখা যায় না যায়, আপনি যদি বলেন আমি পরহেজগার হতে চাই, মুত্তাকি হতে চাই, আপনি দেখবেন না। হারাম বলতে পারছি না, কারণ ফুটবল যেহেতু বৈধ, খেলা বৈধ বিভিন্ন শর্তে, তেমনি দেখাও বৈধ, কিন্তু তাতে সময় নষ্ট হবে, জামাতে নামাজ নষ্ট হবে, আর তাতে আপনি এমন জিনিস দেখবেন যা দেখা যায় না, খেলাটা না, বরং খেলার মাধ্যমে নগ্ন মহিলা দেখবেন, খেলোয়াড়ের হাঁটুর উপরের অংশ আপনি দেখবেন, এগুলো জায়েজ না নাজায়েজ? নাজায়েজ। অতএব আপনার তাকওয়া, আপনার পরহেজগারি থাকছে না, তাই আপনি দেখবেন না, এটাই হচ্ছে ভালো। তারপর চার নম্বর, ফিহি তাআতুল্লাহ ওয়া রাসূলুহ, রমজান মাসে রোজা রাখলে পরে রোজার উপকারিতা এই যে তাতে আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য হয়। নম্বর পাঁচ, রোজা রাখলে পরে রোজাদারের দোয়া কবুল হয়। রোজাদার যখনই দোয়া করে তখনই তার দোয়া আল্লাহর কাছে কবুল হয়, ইফতারির সময় না। অনেকে মনে করে ইফতারির সময় দোয়া কবুল হয়, তাই ইফতারি সামনে রেখে মোনাজাত করে, অনেক জায়গায় আবার জামাতি মোনাজাত হয়, মসজিদে ইমাম সাহেব ইফতারির আগে জামাতি মোনাজাত করছেন, আর আমিন আমিন বলে সরগোল হচ্ছে, নামাজে সূরা ফাতিহার পর জোরে আমিন বলা হবে না, আর বিদাতি দোয়ার সময়ে জোরে জোরে আমিনের সরগোল শোনা যায়। ইফতারির সময়ে, ইফতারির সময়ে দোয়া কবুল হয় এমন একটা হাদিস থাকলেও সে হাদিস সহি না। সহি হচ্ছে রোজাদার যে কোনো সময়ে দোয়া কবুল করবে, সকালে বিকালে রোজা অবস্থায় যে কোনো সময় দোয়া কবুল করবে, আল্লাহ দোয়া করবে, আল্লাহ তাআলা তার দোয়া কবুল করবেন। নম্বর ৬, রোজা রাখলে পরে গুনাহ মাফ হয়। যেমন আগে আপনারা শুনলেন যে রোজা রাখলে গুনাহ মাফ হয়ে যায়। নম্বর ৭, রোজা রাখলে জাহান্নাম থেকে মুক্তি লাভ হয়, জাহান্নাম থেকে আপনি মুক্তি পাবেন। নম্বর ৮, এই রোজা রাখলে দুনিয়ার একটা ফায়দা আছে, পার্থিব্য উপকার আছে, আপনার স্বাস্থ্যগত উপকারিতা আছে। আপনার শরীর যদি এমন হয় যে শরীরে উপবাস উপকারী হয়, তাহলে আপনি তাতে উপকার পাবেন। যেমন জন্ডিস, হেপাটাইটিস, স্প্লিহা, বদহজম, যকৃৎ, ফ্যাট বা চর্বি জাতীয় যা অনেক রোগ আছে মানুষের, সেই রোগে ডাক্তাররা ডায়েট করতে বলে, হালকা খেতে বলে, বেশি খেতে মানা করে, আর রোজা রাখলে আপনার এমনি ১৪-১৫ ঘন্টা এমনি না খেয়ে কাটে, তাই না? এতে শরীরের উপকার হয়, শরীরের বর্জ্য পদার্থ আপনার নষ্ট হয় বা চলে যায়, এই জন্য স্বাস্থ্যগত উপকার আছে। নম্বর ৯, রোজা রাখলে আপনার প্রবৃত্তি প্রদমিত হয়, প্রশমিত হয়, আপনার যে যৌন উত্তেজনা আছে তা প্রশমিত হয়, কারণ মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ইয়া মাশার আশাবাব মান ইসতাতা আমিনকুমুল বাআ তাফাজ্জাওয়াজ, তোমাদের যাদের ক্ষমতা আছে তারা বিয়ে করে নাও, আর যাদের ক্ষমতা নেই তাদের কথা আলাদা। আর বিয়ে করলে কি হবে, কারণ তা তোমাদের যৌন উত্তেজনাকে প্রশমিত করবে, আর তারা তাতে তোমার শান্তনিত এবং প্রশমিত হবে, ফলে তোমরা পাপ করবে না, কারণ রোজা রাখলে পাপে আপনি পা বাড়াবেন না। নম্বর ১০, তাউইদুন নাসি আলাল খাইরি, এই রোজা রাখলে পরে আপনার মানুষকে ভালো কাজে অভ্যস্ত করানো যায়, নিজেকে ভালো কাজে অভ্যাসী বানানো যায় এবং নোংরা কাজ থেকে দূরে রাখা যায়। আর যে ব্যক্তি রোজা রাখে অথচ পাপ কাজ বর্জন করে না, আল্লাহ তাআলা বলছেন বা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তার রোজা রাখাতে আল্লাহর কোনো দরকার নেই। আল্লাহর কি দরকার আছে? যে ব্যক্তি রোজা রাখলো পাপ বর্জন করল না, যে ব্যক্তি রোজা রাখলো মিথ্যা বর্জন করল না, যে ব্যক্তি রোজা রাখলো গীবত বর্জন করল না, তার রোজা রেখে কোনো লাভ নেই। আল্লাহ তাআলা বলছেন তার উপোস থাকাতে, তার না খাওয়াতে আল্লাহর কোনো দরকার নেই, তার তাকে কষ্ট দিয়ে আল্লাহর কি দরকার আছে? সে যদি ভালো হতে না পারল তাহলে তার রোজাতে কোনো উপকারিতা নেই। এই জন্যই মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাইজা কানা সাওমু আহাদিকুম, যখন তোমাদের কেউ রোজা রাখবে, রোজার দিন হবে, ফালা ইয়ারফাস, সে যেন অশ্লীল না বকে, তার মানে রোজার দিনে যেমন অরোজার দিনে সেমন, অরোজার দিনে আপনি বন্ধু বান্ধবের সঙ্গে বিভিন্ন রকমের অশ্লীল কথা বলে থাকেন, অশ্লীল জিনিস দেখে থাকেন, তো কমসে কম রোজার মাসটা, রোজার দিনটা অশ্লীল কথা বলো না, ওয়ালা ইয়াসখাব, হই হাল্লা করো না, ওই ওই দেখেছেন এক শ্রেণীর মানুষ আছে খুব হট্টগোল করে রোডে রোডে দেখবেন চিল্লাই বেড়াচ্ছে, হই হাল্লা করে বেড়াচ্ছে, গান বাজিয়ে বেড়াচ্ছে, বাজনা বাজিয়ে বেড়াচ্ছে। যদি ঝগড়া করতে চায় কেউ, তার সঙ্গে ঝগড়াও করো না, কারণ রোজার দিন তোমার মধ্যে একটা বৈশিষ্ট্য থাকবে, তোমার মধ্যে একটা গাম্ভীর্য থাকবে যে তুমি রোজাদার। যদি তোমাকে কেউ অন্যায়ভাবে গালি দেয়, তো রোজা ছাড়া অন্য সময়ে তুমি গালির বদলে গালি দিতে পারো। তা বলে কি সব গালির বদলে গালি দেওয়া যায়? হ্যাঁ, কেউ যদি গু খায় তার বদলে গু খাওয়া যাবে? কেউ যদি অশ্লীল গালি বলে আপনি তার বদলে অশ্লীল গালি বলতে পারবেন? না না না, ভালো লোক হলে কেউ অশ্লীল গালি বলতে পারবে না। তবে কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পায়, তা বলে কি রে কুকুরের পায়ে মানুষের শোভা পায়? কুকুর যদি আপনার পায়ে কামড় দেয়, বদলা নিতে আপনি কি কুকুরের পায়ে কামড় দেবেন? কিন্তু লাঠি ব্যবহার করতে পারবেন, তাই না? আপনার কাছে লাঠি থাকলে চালিয়ে দেন। তো যারা ভদ্রলোক হবে তারা অশ্লীল গালির বদলে গালি দেবে না, বরং অন্য অন্য কথা বলতে পারে, অন্য ব্যবস্থা নিতে পারে। কিন্তু রোজার মাস যখন আছে, রোজার সময় যখন আছে, আপনি যখন রোজা করেছেন, সেই সময়ে আপনি গালির বদলে গালি না দিয়ে আপনি কি করুন? ফালিয়াকুল ইন্নি সাইম, ভাই আমি রোজা রেখেছি, তার মানে আমার রোজা আছে, আমি তোমার এই গালির জবাব দিতে পারছি না। এগারো নম্বর ফায়দা হল সামাজিক উপকারিতা। মানুষ ইফতারির সময়ে, তারাবির নামাজের সময়ে সমবেত হয়, আর একসঙ্গে সেটা কত ভালো লাগে। তারাবির সময়ে যখন সবাই একসঙ্গে আসে, আর সেই সময়ে দেখবেন যারা পাঁচ ওয়াক্তের নামাজি নয় তাদের ফরফরানি বেশি, তাই না? মেঘ ভাঙ্গা রোদে চরচরানি বেশি, আর বউ ঘরে গিন্নি হলে ফরফরানি বেশি, আর রমজান এলে বেনামাজিদের ফরফরানি দপদপানি বেশি। কথা ঠিক না ভুল? ও তত তখন নানা রকম তর্ক, নানা রকম ফর্দা, হুজুর এটা কি, হুজুর সেটা কি, এগারো মাস কোথায় ছিলে? ও সমস্ত কথা জমা রেখেছি রমজানে ঝাড়ার জন্য, দিয়ে রমজানে এই সবারই সাথে। যারা এগারো মাসের বারো মাসের মুসল্লি তারা তখন হ্যাঁ পেছনের কাতারে, একটু ভুল করলে তখন ভুল ধরে কারা? পান থেকে চুন খসলে ভুল ধরে কারা? বেনামাজিরা, তখন তারাই সর্দার হয়ে যায়। আল্লাহুল মুস্তাআন। তবে ভালো লাগে, ভালো লাগে মুসল্লিদেরকে, ভালো লাগে যাক এগারো মাস আসেনি, রোজার মাস আসছে, হয়তো বা আগামীতে থেকে যাবে, আর যাবে না, এই আশাতে। আর এই সময়টাই ব্যবহার করা উচিত মুসল্লিদেরকে, মুসল্লিদেরকে সেই সময় মনে করলে হবে না যে এরা সব বেনামাজি, আমরাই হচ্ছি মানুষ, এরা অমানুষ। না, খবরদার না, অহংকার ভিতরে রাখবেন না। আপনি নামাজি তা বলে আপনি অহংকার রাখবেন না যে বেনামাজি তাকে বোঝান। একবার মসজিদে বসে আছি, মুসল্লি এসেছে, নতুন মুসল্লি, তখন মুসল্লি যারা বারো মাসের মুসল্লি তারা বলে দেখ, হ্যাঁ এলো দেখ, কদিন পরে দেখ না, কথাই বলে গাংপাড়ে বাড়ি আর পোলা পানের দাড়ি, হ্যাঁ মুসল্লি কদিন নামাজ পড়া দেখ না, হুস ফুস করে আসবে, তারপরে কদিন পরেই ছেড়ে দেবে। এই কথাটা তার কানে যাচ্ছে, সেই কথাটা যদি তার কানে যায় তার কি মনটা হবে বলুন তো? সে মনে করবে কেন এলাম রে, ঘোড়ার ডিম না এলেই ভালো হতো, সে আগামী সব সময় থেকে আসবেই না। একজন বলছে, হ্যাঁ বাপ সারা জীবন নামাজ পড়ল না, বেটা হতে এসেছে মুসল্লি নামাজি। এইভাবে যদি তার কানে এইভাবে শব্দগুলো দেন, তাহলে নিশ্চয়ই সে সমাজকে এইভাবে গ্রহণ করবে না, সে নামাজি হতে পারবে না। বরং এমন ব্যবহার দেখান, তাকে আপনি স্বাগত জানান, তাকে আপনি ভালো, মাশা আল্লাহ, আল্লাহ যা খায় দেখ তুমি এসেছো, আমরা খুব খুশি, হ্যাঁ এভাবে থাকো বারো মাস, এমন মিষ্টি কথা বলবেন যাতে সে আর কোনোদিন নামাজ না ছাড়ে। নামাজ ছাড়ার জন্য অনেক নামাজিও দায়ী আছে, খবরদার অহংকার আনবেন না মনে, আমি নামাজি, আমি মানুষ, আর যারা বেনামাজি তারা অমানুষ। কত তাড়াতাড়ি না, ওলামারা কাফের বলেছেন ঠিকই, কিন্তু নামাজ না পড়লেই কাফের, কাফের বলার সিস্টেম আছে, চট করে তাকে কাফের মনে করে দূরে সরিয়ে দেবেন, এটা আপনার গোনাহ হবে, আপনি বুঝছেন অথবা না বুঝছেন, একটা মানুষকে দূরে সরিয়ে দিচ্ছেন দিন থেকে, নামাজ থেকে, এটা আপনার জন্য উচিত না। এই সময়টাকে কাজে লাগান, বিশেষ করে ইমাম সাহেব এই মাসে, এই তারাবির সময়, এই ইফতারির সময়কে কাজে লাগাবেন এবং দাওয়াতের কাজে ব্যবহার করবেন, এইসব মানুষকে আকর্ষণ করার জন্য। এর তুল্য কোন সুন্দর মাস, কোন সুন্দর উপলক্ষ আর নেই। এই সময়ে ফকির মিসকিনদের সহযোগিতা করা হয়, তাদের সহানুভূতি দেখানো হয়, খিদেতে পেট জ্বালা করে ফকিরদেরও এবং ধনীদেরও। ধনীরা বোঝে রোজা রেখে, দেখ রোজার মাসে রোজা রেখে এক হয়ে, কি বলে দিনদুনি, কি বলে ধনী এবং গরিব মানুষও এক হয়ে দেখ পেটের কেমন জ্বালা। কবি নজরুলের একটা কবিতা আছে, মনে আসছে না, যে রোজার মাসে রাখ রোজা সব, দিন ধনী হ এক রে, এ জঠরের কি বা জ্বালা, রোজা রেখে দেখ রে। জঠরের যে কি জ্বালা, যারা খেতে পায়নি তাদের কি যে কষ্ট, সে জ্বালা কত সেটা রোজা রেখে অনুভব করা যায়। সুতরাং এই জন্য সামাজিক উপকারিতার উপকারিতা রোজা রেখে। আর সবচেয়ে বড় উপকার কাল কেয়ামতের দিনে সেটা হচ্ছে কি, জান্নাত পাবো, যে জান্নাতের নাম হচ্ছে রায়্যান। রায়্যান, রাই, রাই মানে হচ্ছে পিপাসা দূর করা, সিঞ্চন করা। যেহেতু রোজা রাখার সবচেয়ে যে বড় কষ্টটা হয় সেটা হচ্ছে পিপাসা, এই যে পানি, ঠান্ডা পানি, এই পানি খা, কি যে মিষ্টি পানি, জান ঠান্ডা হয়ে যাচ্ছে, ঠান্ডা পানি। আর এই যে কথা বলছি গরম, ভেতরে একটা ঘাম, যখনই ঠান্ডা পানি খাচ্ছি জান ঠান্ডা হয়ে যাচ্ছে। আর রোজা রাখার সব থেকে বড় কষ্ট হচ্ছে পিপাসা। এই জন্য আল্লাহ তাআলা এমন একটা জান্নাত রেখেছেন রোজাদারের জন্য যার নামে নামকরণ করেছেন পিপাসা, সিঞ্চন নামে রায়্যান, যেখানে গেলে পিপাসাই লাগবে না, তার পিপাসা যে কোনো জান্নাতেই লাগবে না। যখনই আপনি হজ কওসরের একটা একবার পানি পান করবেন, এক ঢোক আল্লাহর নবীর হাতে, আল্লাহু আকবার, কার হাতে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি হাতে। আল্লাহ যেন আমাদেরকে তার হাতে পানি পান করানোর, পানি পান করার তৌফিক দান করেন। আর এমন দলদের, এমন লোকেদের দলভুক্ত না করেন যাদেরকে বলা হবে সোহকান, সোহকান, ভাগ ভাগ, তোরা তোদের জন্য পানি নেই। আর এই পানি যে একবার খাবে সে জীবনে, আর সে জীবনে কোনো শেষ আছে, কোনো শেষ নেই, আর পিপাসিত হবে না, কোনো দিন তাকে পিয়াস লাগবে না। রৌদ্র এত, সূর্য এত কাছে, রৌদ্র এত তাপ, তবুও পিয়াস লাগবে না। কিন্তু জান্নাতেও আবার বিভিন্ন পানীয়র ব্যবস্থা আছে, সেখানে মদ আছে, সেখানে দুধ আছে, সেখানে পানি আছে, সেখানে মধু আছে, খান, কিন্তু বিনা পিপাসায় খান। বিনা পিপাসায় পানি খাওয়া যায় না, যায় না নিশ্চয়ই। জান্নাতুর রায়্যান, এই রায়্যান জান্নাত কাল লাভ হবে। রমজান মাসে কি কি আমল করা যায় তাও সংক্ষেপে বলে রাখি। নম্বর এক, তারাবির নামাজ, অতিরিক্ত তারাবির নামাজ। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কামা ইমানাও ইহতিসাবান, মান কামা রমাদানা ইমানাও ইহতিসাবান, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবে। যে ব্যক্তি রোজার মাসে ইমান রেখে এবং নেকির আশা করে, সওয়াবের আশা করে, দেখছেন প্রথম সৎ সওয়াবের আশা করে, রোজা রাখা তো সওয়াবের আশা, এ নয় বাড়ির লোকে সবাই রাখছে তাই রাখছি, দেশের লোকে সবাই রাখছে তাই রাখছি, কাফিলের সমস্ত আমেন রোজা রাখছে তাই রাখছি, এমনকি এখানে অমুসলিমও রোজা রাখে, দেখেছেন। এখানে একটা কোম্পানি যদি অমুসলিম কেউ থাকে, সবাই খায় না, আমিও খাবো না, সেটা না, লোক দেখানি, মানে লোক দেখা দেখি রোজা না, পরিবেশের গুণে সবাই রাখছে, আমি আমি খেতে পাবো না, একা রান্না করবো না, তাই রোজা রেখে দিলাম, না এতে এতে কিছু হবে না, বরং কার জন্য রোজা রাখতে হবে, আল্লাহর জন্য, নেকির জন্য, তাহলে তার সমস্ত গুণা মাফ হয়ে যাবে। তাহলে বোঝা গেল নামাজ, যদি কেউ তারাবির নামাজ এইভাবে সবাই পড়ছে, আমি সমস্ত দোকানপাট বন্ধ, আমি কোথায় যাব, দে লাগলাম তারাবি পড়তে। এক শ্রেণীর মানুষ আছে, দোকানদার আছে, দোকানদার জানি না, এক শ্রেণীর মানুষ আছে যারা, যাদের দোকানের মানে যাদের বাসা হচ্ছে দূরে, তো দোকান বন্ধ করে বাসায় যাওয়া যাবে না, আর দোকান বন্ধ করে ভিতরে অবশ্য অনেকে থাকে, দোকান বাইরে থেকে তালা লাগায় ভিতরে ঢুকে থাকে, দেখেছেন আপনারা, আমি দেখেছি এইভাবে ভিতর থেকে ঢুকে হাতটা বাড়িয়ে, ওই যে কি বলো ওটাকে, না ওই যে সাটার যাকে বলে সাটার, হ্যাঁ ওই ফাঁক দিয়ে হাতটা বের করে তালাটা লাগিয়ে দিচ্ছে, দিয়ে ভিতরে থাকছে, আজান নামাজ শেষ হয়ে গেল তখন খুলে আবার দোকান খুলছে, এমনও লোক আছে দেখেছি, নিজের চোখে দেখেছি। এক আর একজন দোকানের ভেতরে হয়তো তালা লাগানোর সিস্টেম নেই, পারবে না, মানে বন্ধ করতে হবে শাটার, এই জন্য সে বাসাও দূরে যাব কোথায়, রাস্তায় দাঁড়িয়ে থাকলো, মোতাওয়া সাল্লু সাল্লু, হে আল্লাহ সাল্লে সাল্লে, এ এক মুশকিল, এ তো খেপাবে, চল মসজিদেই যাই। আর অনেকে এসে শুনেছি বাথরুমেই বসে থাকে, বাথরুমেই সিগারেট টানে, বিড়ি টানে, যতক্ষণে নামাজ শেষ হয়েছে। বিভিন্ন রকমের মানুষ আছে, আল্লাহ যাকে যেমন তৌফিক দিয়েছেন, আল্লাহ সৃষ্টির বৈচিত্র্যময় এই সৃষ্টি, বহু রকমের, কত রকমের মানুষ দেখবেন আপনি। তারাবির নামাজ দেখা দেখি পড়লে হবে না, আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে পড়লে আপনি আপনার সমস্ত গুনাহগুলো মাফ হয়ে যাবে। নম্বর দুই, সদকা করতে হবে, রমজান মাসে বেশি বেশি করে সদকা করা উচিত। নম্বর তিন, ফকির মিসকিন গরিবদেরকে খানা খাওয়ান, শুধু গরিবই না, আপনার বন্ধু বান্ধব ধনী হলেও তাদেরকে ইফতারি করান, কারণ মানফাত্তারা সাইমান ফালাহু মিসলু আজরে, যে ব্যক্তি একটা রোজাদারকে ইফতারি করাবে সে একটা রোজা রাখার সওয়াব পাবে। তার মানে সঙ্গে একজনকে নিয়ে বসিয়ে ইফতারি করালে আপনার কটা রোজা রাখা হবে? দুটো। দুজনকে নিয়ে বসালে তিনটে, তিনজনকে নিয়ে যদি ইফতারি করেন তো আপনার চারটা রোজা রাখা হয়ে যাবে, দশজনকে নিয়ে বসালে আপনার এগারোটা রোজা রাখা সওয়াব হবে। আল্লাহু আকবার। অতএব রোজার মাসে এটা খেয়াল করা দরকার। নম্বর চার, কোরআন তেলাওয়াত, যেহেতু একটু কোরআনেরই মাস, এই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে, মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি করে কোরআন তেলাওয়াত করতেন, তারাবিতে হয়, আর আপনিও নিজে কোরআন তেলাওয়াত করুন। কোরআন যদি না জানেন কোরআন শিখুন, যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কারা হারফাম মিনাল কোরআনি, যে ব্যক্তি কোরআনের একটা হরফ পড়বে তার জন্য কটা নাকি দশটা, দশটা নাকি। যদি কে বলে আলিফ লাম মিম, আলিফ লাম মিম কি একটা হরফ? তিনটা হরফ, কটা নাকি হয়ে গেল? তিন দশ ত্রিশটা। তাহলে এইভাবে কোরআনের কত হরফ আছে সেই হরফ অনুযায়ী আপনি সব পেতে থাকবেন। সুতরাং কোরআন তেলাওয়াত করতে হবে রমজান মাসে। পাঁচ নম্বর কাজ এতেকাফ, যদি আপনার সময় হয় আপনি এতেকাফ করবেন। ছ নম্বর কাজ, যদি আপনার সুযোগ হয় একটা উমরা করবেন, বললাম যে আল্লাহ রসুল সাল্লামের সঙ্গে হজ করা সব হবে। আর সাত নম্বর কাজ, আপনি শবে কদর অন্বেষণ করবেন। শবে কদর, এই শবে কদর জানেন খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস অপেক্ষা উত্তম, হাজার মাস অপেক্ষা উত্তম। তার মানে এই রাতে যদি আপনি একটা তসবি করেন কত হাজার, ত্রিশ হাজার তসবি অপেক্ষা উত্তম হবে। আর নম্বর আট, তোবা ইস্তেগফার, তোবা ইস্তেগফার তো সবসময়ই করতে হয়, কিন্তু রোজার মাস একটা খাস বিশেষ মাস, সেই সময় বেশি করে তওবা ও ইস্তেগফার করতে হয়। এবারে সংক্ষেপে আপনাদেরকে বলি কিসে কিসে রোজা নষ্ট হয়। প্রথমত মিলন করলে রোজা নষ্ট হয়, আর এতে কাজা ও কাফফারা লাগে। রমজানের দিনের অবস্থায় দিনের বেলায় যদি কেউ মিলন করে তাহলে তাতে রোজা নষ্ট হয়, গুনাহ হয়, তাতে তওবা করতে হয় এবং কাজা করতে হয় এবং কাফফারা লাগে। কাফফারা কি? কাফফারা মানে ডবল রোজা, ডবল মানে দু মাস রোজা, দু মাস রোজা। আর যদি রাখতে না পারেন তো ষাট জন মিসকিন খাওয়াতে হবে, তাই না? নম্বর দুই, যদি কেউ হয়তো মিলন করল না কিন্তু ইচ্ছাকৃত বীর্যপাত করল তাহলে তার রোজা নষ্ট হবে, গুনাহ হবে এবং তাকে তওবা করতে হবে। রোজা কাজা করলে কেউ বলছেন কবুল হবে, কেউ হবে না, তবে কাজা করা উচিত। আর যদি বিনা ইচ্ছাতে হয় তাহলে যেমন স্বপ্নদোষ হলে পরে রোজা নষ্ট হবে না। নম্বর তিন, ইচ্ছাকৃত পানাহার খাওয়া, পানাহার করা, ইচ্ছাকৃত পানাহার করা, তার মানে অনিচ্ছাকৃত যদি কেউ পানাহার করে, ভুল করে যদি কেউ পানাহার করে তাহলে রোজা ভাঙবে না। অভ্যেস আছে, ঠান্ডা পানি দেখলে মুখে নিয়ে ওই বাররাদা রাস্তায় লাগানো আছে, যেতে যেতে হাত টিপে খেতে লাগে, রোজা রেখেছেন আপনার খেয়াল নাই, দিয়ে খেতে লাগলে চট করে মনে হলো রোজা রেখেছি আর চলে গেছে পেটে, রোজা হবে না? হবে না, রোজা হয়ে যাবে, কারণ ইচ্ছা ছিল না। আচ্ছা, খাবার যদি হারাম হয় তাহলে হারাম খেলে রোজা ভাঙবে না? ভাঙবে না। যদি কেউ মদ খায়, যদি বলা আমি বিড়ি খাই, সিগারেট খাই, রোজা ভাঙবে না? ভাঙবে না। আচ্ছা, বিড়ি সিগারেট খাওয়াটা কি খাওয়া নাকি হাওয়া ছেড়ে হাওয়া ফেলা? পান করা, ওটা খাওয়া নয়, তবে পান করা, পানি যেমন পান করা হয়, কিন্তু পানির একটা ঘনত্ব আছে। বিড়ি সিগারেটের ধোঁয়াতে কি ঘনত্ব আছে? হ্যাঁ আছে, এবং তাতে বিশাল ক্ষতি আছে, বিশাল ক্ষতি আছে। সেই ধোঁয়া ভিতরে আটকে যায়, নিকোটিন বলে একটা জিনিস আছে, সেই জিনিস ভিতরে আটকে গিয়ে ক্যান্সার হয়। বলে হুজুর এত লোক খাচ্ছে, সৌদিরা খাচ্ছে, তো খেলে তো কি হলো? সৌদিরা পাপ করে না, তো তারা কি দলিল নাকি আমার? এটা হচ্ছে হারাম খাবার, হারাম এবং ক্ষতিকর খাবার, যে খাবার খেলে আপনার ক্ষতি হবে, হারাম হোক চাহে হালাল হোক, আপনার রোজা নষ্ট হয়ে যাবে। অখাদ্য যদি কেউ খায়, মনে করুন প্লাস্টিকের একটা মালা চিবিয়ে গিলে নিল, রোজা ভাঙবে না? ভাঙবে না, তাতেও রোজা ভেঙে যাবে। অবশ্য জোর করে যদি কেউ খাওয়ায়, খা নাহলে তোকে শুট করে দেব, রোজা ভাঙবে না, জোর করে কোনো কিছু হয় না। নম্বর চার, যেটা খাওয়া পান করার মানেতে কিন্তু আসলে খাওয়া পান করা নয়, যেমন স্যালাইন ইঞ্জেকশন, তাই না? স্যালাইন ইঞ্জেকশন রোগে দেয় আপনার, তিন দিন চার দিন পাঁচ দিন ইঞ্জেকশন চললে আপনার না খেলেও চলবে, এটা হচ্ছে খাওয়া পান করার অর্থে, এটা রোজা ভেঙে যাবে। নম্বর পাঁচ, মহিলাদের যদি পিরিয়ড হয় কিংবা সন্তানের সন্তান জন্মের পর যে আপনার প্রসবোত্তর খুন আছে, তার জন্য রোজা নষ্ট হয়ে যায়। আর নম্বর ৬ ইচ্ছাকৃত বমি করলে রোজা ভেঙে যায়, মুখ ভর্তি হোক আর না হোক। যদি আপনি আঙ্গুল ভরে ইচ্ছাকৃত বমি করেন তাহলে রোজা ভাঙবে, আর যদি অনিচ্ছাকৃত বমি হয় সামালতে পারলেন না কোনো দুর্গন্ধের সঙ্গে কিংবা আপনার কোন রোগের কারণে অনিচ্ছাকৃত বমি হলো তাহলে রোজা ভাঙবে না, চাহে মুখ ভর্তি হোক অথবা না হোক। এবারে আরো কিছু সময় আছে, আমি আপনাদেরকে সংক্ষেপে রোজার মাসের কয়েক শ্রেণীর মানুষের কথা বলি। নম্বর ১, যে মুসলিম সাবালক জ্ঞান সম্পন্ন রোজা রাখতে সক্ষম এবং গৃহবাসী, মানে মুসাফির না। কটা শর্ত হল? ৫টা। তাহলে কি বললাম? মুসলিম সাবালক জ্ঞান সম্পন্ন, সাবালক মানে না বালক নয়, মানে যার যৌবন এসেছে, আর জ্ঞান সম্পন্ন মানে যে পাগল নয় এবং যে শিশু নয়। কাদেরুন মানে যে শক্তি সম্পন্ন, যেমন রোজা রাখতে সক্ষম তার মানে রোগী নয়। আর মুকিম মানে গৃহবাসী, যে ঘরে আছে মুসাফির না, তাহলে তার জন্য রোজা ফরজ। নম্বর ২, কাফের, তার জন্য রোজা ফরজ না। আর যদি মুসলিম হয়ে যায় তার জন্য রোজা কাজা করা ফরজ না, সে কাফের অবস্থায় গেছে, রোজা ফরজ কাজা করা ফরজ না। নম্বর ৩, ছোট নাবালক, সে রোজা রাখবে না রাখবে না? ১৫ বছর নিচে বয়স, ১১-১০, সে রোজা রাখবে, তাকে অভ্যাস করা, অভ্যাস করানোর জন্য, অভ্যাসী বানানোর জন্য তাকে রোজা রাখাতে হবে, তার জন্য রোজা ফরজ না কিন্তু রাখাতে হবে। মজনুন পাগল, পাগল রোজা রাখবে না, রোজা রাখাতে হবে না, তার তরফ থেকে মিসকিন খাওয়াতেও হবে না, কারণ সে পাগল। নম্বর ৫, যে চিরস্থায়ী কারণের জন্য রোজা রাখতে অক্ষম, বৃদ্ধ, এমন বৃদ্ধ যে সে আর রোজা রাখতে পারবে না, এমন রোগী যে সে আর কোনোদিন রোগ ভালো হবে না, এমন রোগীর তরফ থেকে কি করাতে হবে? মিসকিন খাওয়াতে হবে। আপনার আব্বা আম্মা দাদা দাদি যদি রোজা রাখতে না পারছে তো মাফ নয়, তার তরফ থেকে একটা করে মিসকিন খাওয়াতে হবে, প্রত্যেক দিনের বিনিময়ে ১.৫ কিলো করে চাউল বা চাল মিসকিনদেরকে দিতে হবে, তাহলে আপনার ফরজ আদায় হয়ে যাবে। নম্বর ৬, এমন রোগী যে রোগীর রোগ ভালো হওয়ার আশা নেই, একই কথা, তাহলে তার তরফ থেকেও মিসকিন খাওয়াতে হবে। আর যদি এমন রোগী হয় যে রোগ পরে ভালো হয়ে যাবে, তাহলে সে কি করবে? রোজা কাজা করবে কিন্তু পরে রোজা তুলে নিতে হবে, পরে তাকে রোজা কাজা করতে হবে। এমন মহিলা যার পেটে সন্তান আছে অথবা এমন মহিলা যে দুধ পান করাচ্ছে শিশুকে, তার জন্য রোজা বর্তমানে মাপ কিন্তু পরে কাজা করে নিতে হবে। এমন এক ব্যক্তি যে রোজা কাজা করতে বা রোজা ভাঙতে বাধ্য, এমন এক হয়েছে, মনে করুন যারা বিল্ডিং এ কাজ করেন, কনস্ট্রাকশন কাজ, যারা মাঝরাতে কাজ করেন, এমন চাপের কাজ পড়েছে যে সে মানে জান ফেটে যাচ্ছে, সেই সময় কি করবে? সে রোজা ভাঙতে পারে। আর মুসাফির যে সফর অবস্থায় থাকবে, বৈধ সফর, এ নয় যে খেলা দেখতে যাচ্ছে কিংবা ফিল্ম দেখতে যাচ্ছে কিংবা কোনো নোংরা কাজের জন্য যাচ্ছে, এ সফর না, ওমরা করতে যাচ্ছে, হজ করতে যাচ্ছে, আত্মীয় স্বজনের সঙ্গে দেখা করতে যাচ্ছে, ব্যবসার জন্য যাচ্ছে, তাহলে এই সফরে সে রোজা কাজা করবে কিন্তু পরে যখন বাড়িতে ফিরে আসবে তখন তুলে নেবে। এই হলো মোটামুটি রমজান সম্পর্কে এক মাস আগে আপনাদেরকে সতর্ক করলাম। যেহেতু আমি থাকছি না, আমি আগামী সোমবার ইনশাআল্লাহ সফরে যাব, আবার রোজার আগে ফিরে আসব, যাদের সঙ্গে ইফতারিতে দেখা হবে ইনশাআল্লাহ হবে, বাকি যাদের সঙ্গে দেখা হবে না তাদেরকে সতর্কে রাখলাম, তারা আশা করি সতর্ক হবেন এবং রোজা মাসকে সঠিকভাবে স্বাগতম জানাবেন, রোজার মাসের জন্য প্রস্তুতি নেবেন। আল্লাহ তাআলা এত প্রস্তুতি নিচ্ছেন, তখন আমাদেরও প্রস্তুতি নেওয়া দরকার। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন যেন আমরা রমজান ছাড়াও সমস্ত মাসকে সঠিকভাবে কাটাতে পারি, যেহেতু আমরা সেই আল্লাহর বা সেই রবের বান্দা যে রব রমজান মাসের মালিক এবং রমজান ছাড়া আরো ১১ মাসের মালিক। আমরা শুধু রমজানে আল্লাহকে চিনব না, বরং ১২ মাসই আল্লাহকে চিনব, আল্লাহর বান্দা হতে পারি এবং জান্নাতে রায়্যান লাভ করতে পারি। আল্লাহুম্মা আমিন ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।